বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমাযুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুবশ্চ কৃপাসিন্ধুবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবই তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুগীরয় সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্বরুণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিব বিরুঞ্চনুতম শরণ্যম ভীতাতিহম পুনতপাল ভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্য বচসা জদগাধরণ্যম মায়ামিগো দৈতপ্সিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনক চন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গপবধূ সুগদর্শী পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতরো কমলায়ুতাক্ষৌ বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাম্বুতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ ভুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজ বিশ্বনাথম বাগী সজস্য বদনে লক্ষ্মীর্যশ্চ চ বক্ষসি যশাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। বিশ্বসর্গ বিসর্গাদিনবলক্ষণ লক্ষিতম শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগদ্ধাম নমামিত। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যখন জীবের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় তখনই তারা বাস্তব সুখ হয়, সুখী হয়। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, যখনই জীবের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় তখনই জীব বাস্তব অর্থে সুখী হয়। বাস্তব সুখস্বরূপ বস্তু হল একমাত্র ভগবান। এই জগতে যেগুলো সুখ বলে মনে হয় সেগুলো বাস্তব সুখ নয়। সুখের মূল আধার হল ভগবান, সুখস্বরূপ একমাত্র ভগবান, অন্য কিছু নয়। কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম যেখানে দ্রৌপদীর চরম বৈষ্ণবতা প্রকাশ পেয়েছিল, যার পাঁচজন ছেলেকে কেউ মেরে ফেলে তাকে কেউ ক্ষমা করতে পারে, এটা আপনা আমাদের স্বপ্নের অতীত, আমরা এই জগতে এটা ভাবতেই পারি। কিন্তু আমরা দ্রৌপদীর জীবনে দেখেছি দ্রৌপদী মুচ্চতাম মুচ্চতাম এসো, একে ছেড়ে দাও শিগগিরি, ব্রাহ্মণ নিতরাম গুরুম, মুচ্চতাম মুচ্চতাম মেসো ব্রাহ্মণম নিতরাম গুরুম, ছেড়ে দাও কি করেছ, একে এনাকে ধরে এনেছ, ছেড়ে দাও শিগগিরি। একে তো ব্রাহ্মণ আর গুরু, ব্রাহ্মণ তো গুরু হয়, তারপরে ব্যাখ্যা করছেন তিনি গুরুপুত্র, তিনি গুরুপুত্র, যে গুরুর থেকে তুমি অস্ত্র শস্ত্র সমস্ত বিদ্যা তুমি লাভ করেছ, পুত্ররূপে সেই গুরুই তো বিরাজমান, পুত্ররূপে সেই গুরুই বিরাজমান রয়েছে ভেবে রাখ। আত্মা বৈ জায়তে পুত্র, আত্মা বৈ জায়তে পুত্র, এটা দ্রৌপদী ছাড়া অন্য কাউর বলবার সাহস হয়নি। কত বড় হৃদয়, কারণ ভগবানের হৃদয়ের সঙ্গে তিনি হৃদয়টাকে মিলিয়ে ফেলেছেন, তা যদি না ফেলতেন ভগবান জাগতিক ধর্মকে নির্দেশ করার জন্য বললেন হ্যাঁ অর্জুন মারা উচিত আততাই, পরক্ষণে আবার যখন শাস্ত্রের সূক্ষ্ম বিচার তুললেন সেখানে বলছেন ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদারহন। অর্জুনও ভগবানের প্রথমে বললেন, প্রথমে হবেই তার পাঁচজন ছেলেকে মেরে ফেলেছে ক্ষত্রিয় ধর্ম, কিন্তু পরবর্তী সময়ে কি হলো, কিছুক্ষণ পরেই তো মাথাটা ঠান্ডা করে চিন্তা করলেন কৃষ্ণ কি বলতে চাইছে, কৃষ্ণের উদ্দেশ্যটা কি। ত তখন ধীরে ধীরে কৃষ্ণের হৃদয়ের ভাবটা বুঝতে পারলেন যে ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদারহণ ময়ৈব উভয়ম নাতম পরিপাই অনুশাসনম। এমনকি দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তি সে পর্যন্ত যখন উড়ু ভেঙে পড়ে রয়েছে তখন এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল। জানামি ধর্মম ন চমে প্রবৃত্তি, জানামি অধর্মম ন চমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত অস্মি তথা করোমি। দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তি সে পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে। ভগবান কালকে উল্লেখ করেছিলাম কৌরব পাণ্ডবকে একটা সুযোগ দিয়েছিলেন যে আজকে আমি স্বয়ং যাব, কালকে সকালবেলা তোমরা দুজনে আমার তোমরা এসো, যে যেটা চাইবে তাকে সেটা দেব। দুর্যোধনের উড়ু ভাঙার পর সমস্ত শেষ হয়ে যাওয়ার পর তার মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে। এটা যদি আগে বেরোতো ভালো হতো, যখন কৃষ্ণের শয়নের দ্বারেতে উপস্থিত হয়ে কৃষ্ণ যেখানে শয়ন করছেন তার পায়ের দিকে অর্জুন, মাথার দিকে দুর্যোধন দাঁড়িয়ে রয়েছে, দুর্যোধন দাঁড়িয়ে রয়েছে। ভগবান প্রথম দৃষ্টি যার দিকে দেবেন তার চাইবার সুযোগটা আগে হবে। কাজে অর্জুনের চাইবার সুযোগ আগে হলো, কেন অর্জুন তো পায়ের দিকে দাঁড়িয়েছেন, চোখ চেয়েই আগে অর্জুনকে দেখেছিলেন। তখন ও অসন্তুষ্ট হয়ে গেছিল, আমি তো প্রথম এসেছি আর তুমি এলে কী হবে, তোমাকে তো দেখেন, তুমি তো মাথার দিকে দাঁড়িয়ে রয়েছ। কিন্তু অর্জুন যেটা চাইল তারপরে দুর্যোধনের উল্লাস হলো, বলে একটা বোকা। অর্জুনকে বললো তুমি কী চাও, বললো তোমাকে ইচ্ছা আর কিছু চাই না, বলে যাক ভালোই গেছে আপদ হয়েছে। এবার বাকি যে রইল 18 অক্ষয়ণী সেনা এটা আমি পাবো, ভালোই হলো, অর্জুন তো বোকা। যারা ভগবানের হৃদয়ের সঙ্গে হৃদয়কে মেলাতে পেরেছেন তারাই কৃতকৃতার্থ হয়েছেন, তারাই সুখী হয়েছেন। এই সম্বন্ধে একটা ছোট্ট কথা শোনানো যায়। একটি দেশের একটি রানী, তিনি সুন্দর জলাশয় তার জন্য আছেন, আমাদের যেমন তাজমহল তৈরি হয়েছে শাহজাহান করেছেন, তাজ রানী তাজ গোপনেতে যমুনায় স্নান করবেন কেউ যেন না দেখে, সেই জন্য যমুনাটাকে যমুনা তার গোলাম, যে যমুনা কৃষ্ণের পাটরানী তাকে কেটে টেনে নিয়ে গেলেন কোথায়, অন্দরমহলে, কোথায় ভেতর দিকে, সেখানে স্নান করবেন আনি কেউ দেখতে পাবেন। এইসব জড় অভিনিবেশ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু ব্যক্তি এসবের প্রতি লোকে অভিনিবেশ সম্পন্ন হয়ে নিজের জীবনের অমূল্য সম্পত্তিকে হারাচ্ছে। কেউ কেউ আবার সাধুর বেশেতে অনেক বাহাদুরি দেখালেন, বহু বাহাদুরি দেখালেন, কত কিছু দেখিয়ে দিলেন। এ সম্বন্ধে সন্ধ্যেবেলা আলোচনা করব, অনেক লোক শুনতে পাবেন। বহু বাহাদুরি দেখায় কিন্তু গুরুচরণের এক বিন্দু বাস্তব কৃপা লাভ করতে পারে না, এ সম্বন্ধে সন্ধ্যেবেলা আলোচনা করব। ওই দেশের ওই রানীমা সেই জলাশয়েতে সুন্দর স্নান করেন, রোজই করেন। আর স্নান করার সময় রানীমা নিজের যে অমূল্য গয়নাগাটি, মূল্যবান সমস্ত যা কিছু গয়নাগাটি সেগুলো খুলে রাখেন, পাড়িতে খুলে রেখে স্নান করে সখীরা তার সঙ্গে থাকেন, আবার সেই গয়নাগাটি কাপড় পরে আবার সেই। একদা একটি চিল পক্ষী, চিল যাকে বলা হয়, সে হঠাৎ কিছু না বুঝে একটা বিশাল মূল্যবান সবচেয়ে দামি হাটটায় যেটাতে সবচেয়ে মূল্যবান হীরা আদি বৈদুর্যমণি এসব লাগানো নিয়ে চলে গেল, হই হই পড়ে গেল। ওটার দাম যে কত সেটা এস্টিমেট করা খুব মুশকিল। সবাই চিৎকার আরম্ভ করল, চলে গেছে রানীমার হার, সমস্ত রাজ্যে তো হইচই পড়ে গেল। রাজা বললেন, তোমাদের রানীমার হারটাকে যে এনে দিতে পারবে তাকে আমি বড় পুরস্কার দেব। যখন বড় পুরস্কার দেবেন রাজা, তো নিশ্চয়ই পুরস্কারটা সামান্য পুরস্কার হবে না। সবাই ব্যস্ত হয়ে পড়লেন যে এত ফোকটে তাড়াতাড়ি করে আমরা ধনী হয়ে যাব। অনেকেই দেখবেন রোজগার আদি করে সামান্য, করার পর বেশি করে লটারি কেনে, যে যদি লটারি লেগে যায় তাহলে একবারে ধনী হয়ে যাব। কিন্তু মূর্খরা জানে না লটারি তুমি কিনলে কী হবে, তোমার পয়সা যাচ্ছে, তোমার কপালে না থাকলে লটারি আসবে না। কিন্তু বোকা লোকগুলো জুয়া খেলে, ওটাও এক ধরনের জুয়া, গভর্নমেন্টের অ্যাপ্রুভড জুয়া, অনুমোদিত জুয়া, এটাও জুয়া, এটাও ভালো না, খুবই খারাপ। যত রকম ব্যাসন আছে আমরা আলোচনা করবো আজকে, তার মধ্যে জুয়া হচ্ছে মারাত্মক। কিন্তু কপালে যার আছে তার হয়। আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়ি তখন খবর পেয়েছিলাম টালিগঞ্জের একজন নাপিত, সে 1 কোটি টাকা পুরস্কার পেয়েছে, সে চুল কেটে খায় টালিগঞ্জে। অবাক কাণ্ড, অবাকের কিছুই নেই, তার কপালে ছিল, পেয়েছে। এরকমভাবে যার কপালে থাকে সে পায়। আবার দেখুন কুকুরগুলো কত ভাগ্যবান, ডকশোতে যায়, যে কুকুরটা ফার্স্ট হবে সে 100,000 টাকা প্রাইজ পায়। কই আপনাকে তো প্রাইজ দেওয়া হয় না, তাহলে কুকুরটার মূল্য বেশি হয়ে গেল মানুষের থেকে। এরকম অবস্থা দাঁড়িয়েছে আমাদের। এক একজন কুকুর, এক একটা কুকুর তার কর্মফলে যে ধরনের এনজয়মেন্ট করে, যে পরিবেশে থাকে, একটা মানুষ পারবে না। আমার পরিচিত এক বিশাল ঔষধ কোম্পানির একজন মালিক ছিলেন, তার নাম খোকাবাবু, ইউনিয়ন ড্রাগসের মালিক, তার সঙ্গে পরিচিত ছিল, আলিপুরে তার বাড়ি ছিল, প্রায় দেখা হতো। তার বাড়িতে 7 রকম কুকুর ছিল, 7 রকম বিভিন্ন দেশের। ওই 7 রকম কুকুর, যে কুকুরটা যে দেশে যে টেম্পারেচারে থাকে সেই টেম্পারেচার তার এসি লাগানো ছিল, সেই সেই টেম্পারেচারে তাকে মেনটেন করে সেই ঘরে তাকে রাখা হতো। এই কুকুরের জন্য মাস্টার ছিল, খাওয়া দাওয়ার চার্ট ছিল, যেটা মানুষের জীবনে হয় না। কত চোখের সামনে অনেক কিছু দেখা। খড়গপুর আইআইটি থেকে ফিরছি, খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখে না সেখানে একটা অত্যন্ত গরিব মা ভিখিরি, তা বাচ্চাটা খেতে পায়নি, দুধের বাচ্চা, কিন্তু দুধ তো নাই, সে নিজেই খেতে পায় না, দুধ হবে কোত্থেকে, তার স্তনে দুধ নাই। সে চা কিনেছে, তখনকার দিনে অত্যন্ত সস্তা ছিল, আর পাউরুটি কিনেছে, কিনে চায়ের মধ্যে পাউরুটিটাকে এরকমভাবে গলিয়ে আস্তে আস্তে লেই করে মুখের মধ্যে দিচ্ছে। আমি চিন্তা করলাম যে শিশু বাচ্চা, এটা দুধ ছাড়া কিছুই খেতে পারে না, কিন্তু সে খাওয়াবেই বা কি। এই ঘটনাগুলো চোখের সামনে দেখেছি, আবার এই কুকুরগুলোর যত্ন দেখেছি, মনে মনে চিন্তা করেছি যে এর জন্য দায়ী কে। কুকুরটা যে কুকুর জন্ম নিয়ে এত যত্ন পাচ্ছে, আর মানুষটা যে মানুষ জন্ম হয়ে এত কষ্ট পাচ্ছে, এর পিছনে কি কারণ থাকতে পারে। যারা চিন্তাশীল তারা প্রত্যেক বিষয়েতে গভীরভাবে চিন্তা করেন, করে অনুসন্ধান করেন কি ব্যাপার। এর জন্য তার কর্মফলই দায়ী, কর্মফল ছাড়া অন্য কিছু দায়ী নয়। তার ওই কর্মফল ছিল, তাই কুকুরটা ওরকম যত্ন পাচ্ছেন, আর শিশুটাই কষ্ট পাচ্ছেন। অনেকে বলেন শিশুটার কি দোষ, শিশুটাকে ইনোসেন্ট। আরে বোকা লোক, শিশুটা তো দেখতে তোমার কাছে, তুমিও তো শিশু ছিলে। শিশুটা কাকে বলছো, ওর ভেতর তো একটা জীবাত্মা আছে, যে যাকে তুমি শিশু বলছো সেটা তো একটা জীবাত্মা, তার তো পূর্বকর্ম ঘোল আছে, তাই জন্য সে কষ্ট পাচ্ছে। চোখের সামনে দেখা মন্দিরের সামনে একটা মা গোপনে বাচ্চাটাকে তাড়াতাড়ি সে নর্দমার সামনে ফেলে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছে মঠের সামনে। সঙ্গে সঙ্গে একজন দেখে পেলে যে চিৎকার আরম্ভ করেছে, আর যদি না দেখে পড়ে রইল। ওরা জানে সাধুরা দেখবে বাচ্চাটাকে মানুষ করবে। এ ধরনের কত ঘটনা, তাহলে ওই বাচ্চাটার কপালে ওরকম আছে। আবার আপনার কপালটা ভালো ছিল, তাই আপনি মায়ের যত্ন পেয়েছেন, বাবার যত্ন পেয়েছেন। এগুলো সমস্ত কর্মফলেতে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তোয়া পরসঙ্গে, ভগবানের প্রসঙ্গেতে মতি থাকলেই ভালো কথা। রানীমায়ের হার হারিয়ে গেছে সমস্ত জগতে, ওই রাজ্যেতে সারা পড়ে গেছে চেঁচামেচি হইচই, সবাই বলছেন যদি হারটা আমি দিতে পারি তা রাজা আমাকে পুরস্কার দেবেন বলেছেন। সমস্ত লোক ছুটছে, সমস্ত লোক চারিদিকে ধেয়ে যাচ্ছে কোনো জায়গায় হার কোথায় পাবে, সে চিল আর কি যেখানে সেখানে যায় উনি কোথায় নিয়ে গেছেন। খুঁজতে খুঁজতে একটু জঙ্গলের দিকে প্রায়, সেখানে একটা সরোবর, তাকে তাতে একজন নাপিত, নাপিতের বুদ্ধি বেশি, সেখানে গিয়ে সে দেখতে পেয়েছে এই জলের তলায় হাড়টা পড়ে রয়েছে, চেঁচামেচি সবাই এসছে, কিন্তু জলের তলায় ডুবে হাত দিচ্ছে বুঝছে পাচ্ছে না, সব নাড়ানাড়ি করছে, সব ঝাঁপিয়ে পড়েছে বলে আমি ধরি, ধরলে আমার হাতে বললে আমি পাবো, কিন্তু কেউ আর হাতে পাচ্ছে না, নাগাল পাচ্ছে না, কি দেখতে পাচ্ছি জলে আছে, জল স্থির হয়ে গেলে চেয়ে আছে, পরে দেখছি আবার নাড়ানাড়ি হয়ে জল নেই, ঘোলা হয়ে যাচ্ছে। পরে একজন সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন, সেখান দিয়ে গিয়ে থে ব্যাপারটা কী হচ্ছে এখানে, বলে রানীমার হার হারিয়ে গেছে, একটা চিল সে বোধহয় ফেলে দিয়েছে জলে, জলে দেখা যাচ্ছে কিন্তু হারাচ্ছে না। সেই সাধুটা চিন্তা করে দেখলেন এই মূর্খগুলো কীরকম, এর বুদ্ধিগুলো কী, তারা বলেন ছাগল হার এইখানে নেই, হার ওইখানে আছে, দেখ ওপরে দেখ গাছে ঝুলছে, হার ওখানটা ঝুলছে, ওর ছবিটা তলায় পড়েছে কাঁপছে আর বলছে হার ওখানে আছে। সাধুটা শিক্ষা দিলেন দেখো ঠিক এরকমভাবে জগতে যে সুখটা তোমরা খুঁজছো, সেই সুখটা ওরকম যেটা খুঁজছে, এই যে জল ঘোলা হয়ে যাচ্ছে ঠান্ডা হলে আবার ওই সুখ আছে, সংসার সংসারই তো সুখ আছে মশাই, কোথায় সুখ আছে, বাস্তবিক সংসারে সুখ নাই, সুখটা রয়েছে ওপরে ভগবানের হাতের মুঠোয়, যাকে দেবে তিনি পাবেন, বা যাকে দেবেন না তাকে। দেখুন পঞ্চপাণ্ডব এত কষ্টের মধ্যেও তারা ভগবানকে ধরে রয়েছেন, তাই জন্য তাদের সুখের অভাব হয়নি। ওই জন্য আমাদের ভাগবতী মহাপুরাণের যে মহিমা তাতে আলোচনা প্রসঙ্গে অন্য অন্য জায়গায় বলে থাকি, নচ ইন্দ্রস্য সুখম, নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহ, সুখম অস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবেন। আপনারা মনে করবেন ইন্দ্রের রোজা বড় সুখ আছে, সে স্বর্গের রাজা তো সুখী তো বটেই, আসলে তিনিও সুখী নন। আপনারা মনে করবেন এই জগতে চক্রবর্তী রাজা হয়েছেন কেউ, সে বোঝায় সুখী, শাস্ত্র বলছে সেও সুখী নয়, বলছেন সেও সুখী নয়। ইন্দ্র মহারাজকে কী করে সুখী বলা যাবে, ইন্দ্র মহারাজের রাজ্য আক্রমণ করে, কখনো কখনো সে পালিয়ে যান রাজ্য থেকে, এমনকি স্ত্রীকেও নিয়ে যেতে পারেন না, স্ত্রী পড়ে রইল সে চলে গেল, কাঁচা খুলে যায়, যখন হিরণ্যকশিপু তারা করে তখন কাঁচা খুলে যায়, স্বর্গ ছেড়ে পালায় নিজের প্রাণ নিয়ে, কতবার স্বর্গরাজ্য থেকে পালিয়ে গেছেন, ভিকিরির মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন। তাহলে ইন্দ্র মহারাজ সুখী কী করে আপনি বললেন, সুখী কখনোই নয়। চক্রবর্তী রাজা হলে সুখী হয়, হরিশ্চন্দ্র সুখী হয়েছিল, কত কষ্ট, বাচ্চা হয়ই নয়, সন্তান জন্মায় না, বরুণদেবের যজ্ঞ করে বরুণদেবকে প্রার্থনা করলেন যদি আমার একটা সন্তান হয় তাহলে আপনাকে যজ্ঞ করে দেবো, ওই পুত্রটাকে বলি দেবো আপনার সামনে। বরুণ মহারাজ বরুণদেব ভগবান সন্তান দিলেন, তার নাম রোহিত, আমরা আসবো এসব প্রসঙ্গে। পরে আর যজ্ঞভোগ্য করছে না। বরুণ বলছে কী হলো, তুমি বলেছিলে বা সন্তান হলে যজ্ঞ করবে। বলছি এখন এক কচি বাচ্চা দুধ ফুধ খাচ্ছে, একটু পরে পরে যায়, এবার তো দুধ ছেড়ে দিয়েছে, দুধের দাওয়াত এখনও পড়েনি, কিছু কদিন পরে যজ্ঞ করব। এই করে করে বলে এবার তো দুধের দাঁত পড়ে গেছে, দুধের দাঁত পড়লে কী হবে, নতুন দাঁত না উঠলে এখনও হবে না। এইভাবে রাজাকালী ঘোরাচ্ছে। বরুণ রেগে গিয়ে বললে তবে রে, তাকে এমন রোগ দিয়ে দিল উদারাময়, পেটটা এরাম হয়ে গেলে কলসির মতো, চলতে পারে না, জলে ভর্তি, হে অভিশাপ, বীভৎস অভিশাপ। বরুণ রাজা বরুণদেব রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিল। এ কল্পনা করা যায় না, কেউ সুখী নয়। অ্যানালিটিক্যালি বিচার করে দেখবেন সুখ নামক বিষয়টা এমন একটা গুপ্ত বিষয় যেটা জড়জগতের লোক অনুভবই কোনো দিন করতে পারবে না, জানেই না সুখ কাকে বলে, সুখ দেখেই নি, সুখ কাকে বলে তার ডেফিনেশন জানে না, সে কোনোদিন সুখ বলে বিষয় সে জানেই না। যেগুলোকে সুখ বলে আলিঙ্গন করেছিল সেগুলো মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়, এগুলো কোনোটাই সুখ ছিল না। বাস্তবিক স্বাস্থ্য বিচার করে বলছে যেগুলোকে তোরা সুখ বলে মনে করেছিস এগুলো কোনোটাই সুখ ছিল না। সুখ যদি হতো তাহলে কালকে হেসেছিলিস, আজকে কাঁদছিস কেন? ওই বস্তুটা রয়েছে, ওই ছেলেটাই তো রয়েছে, জন্মাবার আগে বললি আমি সুখ হব, সুখী হব ছেলেটা জন্মালে, আর ছেলে জন্মালে বড় হলে এখন বলছিস কেন ওই ছেলেটা চাই না, ওই ছেলেটাই তো রয়েছে যেটা জন্মেছিল। অর্থাৎ জীব জানে না কিসে সুখ সুখ লাভ করবে, সেই সব জানে না, তারা সুখের অনুসন্ধান তারা পেতে পারে না। এই জন্য বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্রের বিভিন্ন প্রমাণ যদি কেউ নিজে নিজে পড়তে যায় সেখানেও ডিগবাজি খাবে, তা পারবে না। ওখান থেকে এক্সট্র্যাক্ট আসল যে বস্তুগুলো বার করে নিয়ে মহাভারত কেউ পড়তে গেলে সে ডিগবাজি খাবে, পারবে না। মহাভারতে যেসব বর্ণনা আছে উল্টো দিকে চলে যাবে, কিন্তু মহাভারতের উদ্দেশ্য খারাপ নয়, মহাভারত আলটিমেটলি ভগবানকেই দেখিয়ে দিয়েছেন, কিন্তু এটা বুঝবার মতো বিচার শক্তি কারোর নাই। ওই জন্য আমরা নিজে নিজে শাস্ত্র না পড়ে যতক্ষণ পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে অনুভবের কথা শ্রবণ করে উপলব্ধি না করব ততক্ষণ পর্যন্ত আমরা নিজে নিজে পড়ে দেখতে পারেন, নিয়ে আসুন বেদান্ত, লাভ হবে না কিছু। যেমন ভাই সাপের মন্ত্র বলেছিলাম, ও বই বই নিয়ে এসে পড়ে কিছু হলো না, কিন্তু যিনি সাপের মন্ত্রকে সিদ্ধ করেছেন তিনি জপ করতে করতে ওই মন্ত্রকে সিদ্ধ করেছেন। আমারই জানাশোনা একটা সাধু, এখনও সে মেজা, সে বয়স কত হবে আমার থেকে একটু বড় হবে, তার নাম ফুলেশ্বর, আসামের আসামের বরপেটা ডিস্ট্রিক্টে তার পূর্বাশ্রম ছিল। তার বাবা অত্যন্ত ভালো লোক ছিল কিন্তু ভগবানের ভজন করেন, আর ভগবান ভজন না করলে আমরা কাউকে ভালো বলি না। আমাদের ভালোর ডেফিনেশনটা সুন্দর ভালো এসবের ডেফিনেশনটা শাস্ত্রর বিচারে অন্যরকম, আর আপনাদের বিচারটা অন্যরকম। তার বাবা এত ভালো লোক ছিল কাউর ক্ষতি সহ্য করতে পারত না। তার বাবা পরিমন্ত্র সিদ্ধ করেছিল পরিমন্ত্র সিদ্ধ করেছিল যখন পরিগণকে ডাকতেন গন্ধর্ব ওপর থেকে, এটা পাখা আছে, পরিগণ চলে আসতেন যখন যা দরকার বলতেন সেগুলো করাতেন। এই গরিব লোকটার চুরি হয়ে গেছে, দেখো শিগগিরি কোথায় ধন দৌলত আছে তা নিয়ে এসো, দিয়ে দাও ওকে। খারাপ কাউর করতেন না, ক্ষতি করতেন না। ফুলেশ্বর বলছেন যে ছোটোবেলা আমরা দেখতাম বাবা এইসব করতেন, কিন্তু কোনোদিন এগুলো আমরা শিখবো এরম কোনো মনোভাব ছিল না, আর খাতাপত্র পরে পেয়েছিলাম কিন্তু লাভ হয়নি, কেন বাবা তো বেঁচে থাকাকালীন অবস্থা শিখিয়ে দেননি, আমাদের শেখার ইচ্ছে ছিল না। সাক্ষাৎ একেবারে কোনো ব্যক্তিকে কেউ অ্যাবডাকশান করে নিয়ে গেছে, মানে তুলে নিয়ে পালিয়েছে কোথাও, গুম করে দিয়েছে, করিকে ডেকে বললো ও কোথায় আছে ওখানে তুলে নিয়ে চলে, ও তুলে নিয়ে চলে এলো। আমি যখন ছোটবেলায় তখন একটা খবর কাগজে একটা নিউজ বেরিয়েছিল, একটা নির্জন সমুদ্রের তীরে দক্ষিণ ভারতে, সেখানে পুরো মাছের মতো দেহটা, আর এখান থেকে এই পর্যন্ত মেয়ের মতো সুন্দর নারী, অপূর্ব সুন্দর, বা দূর থেকে দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে জলে চলে গেল। ওর নাম হলো মৎস্যকন্যা। তা আপনাদের মনে হয় এসব গালগপ্প? গালগপ্প নয়, বাস্তব সত্য কথা। গন্ধর্ব লোক আছে, কিন্নর লোক আছে, ভূর ভুয়া স্ব মহ জন তপ সত্য, সব লোকগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে। সেইখানকার যোগ্য ব্যক্তি, সেই সেই জায়গাকার যোগ্য ব্যক্তিরা সেখানে ইনহ্যাবিটেন্ট, সেখানে বসবাস করেন। কিন্তু বদ্ধ জীব এসব অনুভব করতে পারে না, তাদের এসব বিশ্বাসই হয় না। কী করে হয়? যেমন ঠিক রানীমার হাটটা উপরে ছিল নিচে খুঁজছে, সেরকম সুখটা রয়েছে। পরম সুখস্বরূপ হলেন ভগবান, সুখটা ভগবানের কাছে আছে, চাবিকাঠি তার কাছে, যাকে লাভ করলে পরে আর কোনো অভাব থাকে না, দুঃখ দুর্দশা থাকে না। পঞ্চপাণ্ডব এই পরম সুখময় ভগবানকেই একমাত্র ধরে রেখেছেন, আর কিছুকে তা ধরতে চাননি। কালকে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম পরীক্ষিত মহারাজের জন্ম কথা, আমি জন্মবৃত্তান্তটা বিস্তৃতভাবে বলি নাই, খালি উদরেতে মাতৃ উদরেতে ছিলেন উত্তরার গর্ভে। সেই সময়তে অশ্বত্থমা অস্ত মেরেছিল বাচ্চাটাকে, যেন পাণ্ডব বংশের শেষ ওই বংশধর যেন মরে যায়, কিন্তু যার ভগবান সহায় তাকে কি আর মারতে পারে কেউ। শেষে ওই গর্ভ রক্ষা পেয়েছিল এবং পরীক্ষিত মহারাজ গর্ভস্থ অবস্থায় গর্ভতে থেকে ভগবানকে লক্ষ্য করেছিলেন, এরকমভাবে রক্ষা করছেন তাকে অস্ত্র চালিয়ে। জন্ম হওয়ার পর যখন তিনি জন্ম নিলেন, তখন মুনি ঋষিগণ সমস্ত তার জন্মের যে সময় বিচার করে বললেন, ইনি একজন মহাভাগবত হবেন, বৈষ্ণব, আর বিরাট ক্ষমতা হবে, কার্তবীর্য অর্জুন, এবং এই যে অর্জুন এখনকার অর্জুন, এই দুই অর্জুনের মতো মহাবলশালী হবে, রন্তিদেবের মতো করুণাময় হবে জীবের প্রতি, পৃথু মহারাজের মতো প্রজাবৎসল হবে, সমস্ত গুণাবলী বলতে আরম্ভ করলো। ওই ছোট্ট শিশুটা জন্মপঞ্জী রচনা করে দিয়ে বললেন, রাজা কৃতকৃতার্থ হবে। কিন্তু একটা কথা, এর দেহ যাবে তক্ষক দংশনে, কিন্তু গেলে কি হবে? কৃতকৃতার্থ হবে, কারণ ভগবত কথামৃত শ্রবণ করতে করতে শ্রীমদ্ ভাগবতজি মহাপ্রাণ কথামৃত শ্রবণ করতে করতে এ অমৃতত্ব প্রাপ্ত হবে। শ্রী সুখ গোস্বামীপাদ তাকে হরিকথা শোনাবেন। সুখ সম্বন্ধে বলা হয়েছে, নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং এই সুখ ব্যাস শুনু। এখন কৃষ্ণ ভগবান দ্বারিকাতে চলে গেলেন, আর তার সেখানেও তো দায়িত্ব আছে, যদি এখানে শুধু পড়ে থাকেন হয় না, দ্বারিকাতে তাকে খুঁজে সমস্ত দ্বারিকাবাসীগণ, বৃষি অন্ধক সেই সব বংশে সবাই পাগল হয়ে কৃষ্ণ কোথায় গেলেন, এখনও আসছেন না। তিনি তার সম্বন্ধে বলা আছে, আমি অল্পের উপর বলবো। দ্বারিকার কাছাকাছি, দ্বারিকা থেকে বেশ কিছু দূরে, সঙ্গে সঙ্গে ভগবান নিজের পাঁচজন্য সঙ্গটাকে বাজিয়ে দিলেন। শঙ্খ বাজাবার সঙ্গে সঙ্গে দ্বারিকাবাসী জানে ফেলে, এবার এসে গেছেন আমাদের প্রভু, হই হই করে। ভগবান যখন শঙ্খধ্বনি করেন, সেই বর্ণনাটা এখানে রয়েছে, অত বর্ণনা করলে এখন আমার ভাগবত এগোবে না। বলছেন শঙ্খটাকে মুখে ঠেকে যখন তিনি ফু দেন, তখন তার যে অধরটা এত লাল টকটক করছে, তার ছবিটা ওই শঙ্খের উপর পড়ে। শঙ্খটা সাদা ওপেলের মতো একেবারে ধপধপ করছে, আর তার ওষ্ঠের যে লাল বর্ণ সেটা তার উপর পড়ে। আর যখন আস্তে আস্তে সে শঙ্খটাকে বাজান, সে শঙ্খধ্বনি এত মিষ্টি আওয়াজ, যে যেখানে থেকে বাচ্চা কাচ্চা বুড়ি সমস্ত বুড়ো বুড়ি সব দৌড়াতে আরম্ভ, ভগবান এসে গেছে, তারা তাকে যত্ন করলে গ্রহণ করেন ইত্যাদি সব কথা আছে। ভগবান সবাইকে কৃপা করেন, পিতামাতা তাদেরকে চরণে মাথা রেখে দণ্ডবত করেন। পিতা একজন কিন্তু মাতা অনেকগুলো, মাতা আটজন না নজন, সবাইকে দণ্ডবত করেন জ্যেষ্ঠ ব্যক্তিদের। আবার যারা সমবয়সী তাদের আলিঙ্গন করেন, যারা ছোট তাদের আশীর্বাদ করেন, প্রত্যেককে এরকম করেন। পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলতে গিয়ে বলা রয়েছে যে পরীক্ষিত মহারাজ যার গুণের অন্ত নাই, এত গুণ, তাকে পরীক্ষিত বলা হয়। কারণ গর্ভ থেকে যখন তিনি বেরিয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন, যাকে দেখতেন এই কি সেই পুরুষ নাকি যাকে আমি গর্ভেতে দেখেছিলাম, ইনি কি সেই, এইভাবে পরীক্ষা করতেন, ইনি কি সেই পর্যবেক্ষণ করতেন, এই জন্য তার নাম পরীক্ষিত হয়েছে। আবার আরে করতে হয়েছে রসিক শেখর, বৈষ্ণবগণ রসিকগণ বলেছেন না, এই অর্থ তো আছে, আরেকটা অর্থ আছে, যিনি সংসার জীবনে পরীক্ষিত হয়ে গেছেন, অলরেডি টেস্টেড, যার উপরে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে পরীক্ষিত, অলরেডি টেস্টেড, সেই একমাত্র এই ভগবতের অমৃতকে পান করবেন এবং রাখতে পারবেন। আমরা দেখব, এগুলো আলোচনা হয় না সাধারণ সভাতে। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করার পর যখন সুখদেব গোস্বামী চলে গেলেন, তখন বলে গেলেন, রাজন কোনো চিন্তা আর কি আছে, এবার তো তুমি ভাগবত শুনে ফেলেছ, যে ব্যক্তি ভাগবত অমৃত পান করে ফেলে তার জীবনে মৃত্যু বলে কোনো কথা থাকে না। এ সম্বন্ধে আমি দুটো একটা কথা বলবো। এখন পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব কোনো চিন্তা নেই, আমি কৃষ্ণ গান করব, কৃষ্ণ কথা শুনতে শুনতে এবার যত পারে তক্ষক এসে আমাকে দংশন করে, আমার কোনো চিন্তা নেই। আর এই পরীক্ষিত মহারাজ গুরুদেব চলে যাওয়ার পর কিছু সময় পেয়েছিলেন, অল্প সময়, সেই সময়তে তার মা উত্তরাকে ভাগবতের অমৃত পান করিয়েছিলেন। বোঝা গেল আমি কী বললাম, এটা কিন্তু সাধারণ ব্যক্তিরা জানে না কেউ। পরীক্ষিত মহারাজ ওই শর্ট টাইমের মধ্যে ভাগবত অমৃত পান করে, পুরো ভাগবত নয়, ভাগবতের ক্রিম, ভাগবতে কী পেয়েছেন সেটা বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে, উপাখ্যানও নয় ঠিক, প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে শিখিয়েছিলেন। তার মা উত্তর আগে বলেছিলেন, যেটাকে আমরা বৃহৎ ভাগবতামৃত রূপে সনাতন গোসাই আমাদের কাছে রেখেছিলেন, মাকে ভাগবত অমৃত পান করিয়েছিলেন। পরীক্ষিত মহারাজকে যখন শ্রী সুখদেব গোস্বামী ভাগবত কথা প্রথম শ্রবণ করাতে বসেন, সেই সময় একটা কথা বলেছিলেন, সাবধান করে দিয়েছিলেন যে রাজন সাবধান থাকো, তুমি মরে যাবে, এই কথাটা কিন্তু ভুলো না, তোমার কিন্তু তক্ষক দংশন করবে এই অভিশাপ এসে, তুমি মরে যাবে, এই কথাটা কিন্তু মুহূর্তের জন্য ভুলো না, এক ফ্র্যাকশন অফ সেকেন্ড ভুলবে না তুমি, এটা মনে রেখে ভরি কথা শোনো, তম তু মরিষ্যে রাজন ইতি অচিন্তন, এই কথাটা তুমি চিন্তা করো, অভিক্ষণ মানে হচ্ছে সর্বক্ষণ চিন্তা করো, তুমি তম তো মরিষ্যে, তুমি মরে যাবে, তুমি মরে যাবে, তুমি মরে যাবে, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, এই কথাটা স্মরণ রাখো। যদি সংসারের প্রত্যেকটা লোক এই কথাটা অনুভব করে তাহলে কি আর নোংরামো করবে? যত ডাকাতি চুরি মেয়ে ছেলেরকে সব জুয়া সব বন্ধ হয়ে যাবে কি না? যে মুহূর্তে অনুভব করবে আমি মরে যাব আর আমার সময় নেই, এটা অনুভব করার সঙ্গে সঙ্গে তার জীবন পরিবর্তন হবে, কিন্তু এটা হয় না, মায়াদেবী জাদু করে রেখেছেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শুরুতে এই কথা বললেন, কিন্তু পরীক্ষিত মহারাজকে যখন সমগ্র ভাগবত কথা শ্রবণ করানো শেষ হয়ে গেল, যখন গুরুদেব অর্থাৎ সুখদেব গোস্বামী উঠে চলে যাচ্ছেন আশীর্বাদ করে, তখন বলে গেলেন, রাজন তম তু মরিষ্যে পশুবুদ্ধি ইমাম জহি, তুই মরে যাবে এটা পশুবুদ্ধি, এটা যেন তোমার মাথায় না থাকে। তম তু মরিষ্যে পশুবুদ্ধি ইমাম জহি, তুমি মরে যাবে রাজন, এই পশুবুদ্ধিটাকে প্রথমে কেটে ফেলে দাও। কেন প্রথমে একরকম বললেন দ্বিতীয় একরকম? প্রথমে বলার কারণ ছিল তখন ভগবত অমৃত পান করেন নাই, ভগবত অমৃত পান করার পূর্বে আমি মরে যাবো এটা চিন্তা করা ভালো, কে ভগবত অমৃত পান হয়ে গেলে মৃত্যু বলে কিছু থাকে না, অজর অমর হয়ে যায় মানুষ, তো তাই জন্য ঠিকই বলেছেন, কোনো কথা উল্টো নয়। এই পরীক্ষিত মহারাজের কথা বলতে গিয়ে অনেক কথা এখানে বর্ণনা করা আছে, অনেক কথা আমি সেসব কথা আলোচনা করব অল্পের ওপর। বিদুজি মহারাজের কথা আপনারা শুনেছেন, কালকেও বলেছিলাম, তিনি হলেন সাক্ষাৎ যমরাজজি মহারাজ, মাণ্ডব্য মুনির অভিশাপেতে তিনি 100 বছর কাকি কালব্যাপী তিনি শূদ্র জন্ম লাভ করেছেন দাসী গর্ভেতে। এই বিদুরজি মহারাজ মহাভাগবত, বিদুরজি মহারাজ এত বড় মহাজন যার এক একটা উপদেশের গুরুত্ব আছে বিশাল, সেই বিদুরজি মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো রকম পক্ষ অবলম্বন করেন নাই, বিদুরজি মহারাজকে অপমান করেছিলেন দুর্যোধন, সেসব প্রসঙ্গ আমরা আসবো তৃতীয় স্কন্ধে। অকারণে বিদুরজি মহারাজকে জাত অপমান করলেন, বিদুরজি মহারাজ সৎ উপদেশ দেন, বিদুরজি মহারাজ কোনোদিন এমন কোনো উপদেশ দেন না যেটা আপনাকে বিপথে নিয়ে যাবে, তিনি মহাজন। সমাজেও দেখা যায় যারা কোনোদিন জীবনে পয়সা দেখেন নাই, গরিব খেতে পেত না, বিভিন্ন কারণে তারা অর্থনৈতিক ক্ষমতা লাভ করেছেন, তারা যখন উপরে চলে যান মানুষকে আর মানুষ মনে করে না, সাধুকে অপমান করে সবার মধ্যে। আমি তখন ভাবি এগুলো কত মূর্খ, এগুলো কোটি জন্মেও যেতে পারবে না, কোটি কোটি জন্ম এ নরকে পচবে, দেখতে মনে হচ্ছে বড় আসনে বসেছেন, মালা পরছে, পা ধোয়াচ্ছে, কিন্তু কোটি কোটি জন্ম এরকম এইভাবে জীবনযাপন যাবে, বিভিন্ন পশু পাখি কুকুর ছাগল এইসব জন্ম হবে, উপদেশের একটা সৎ উপদেশ শুনবে না, বরঞ্চ যে অসৎ পথে যাচ্ছে তাকে অনুমোদন করবে, কর কর, তা নাহলে আমার মঠ চলবে না। আমি বলি এই অপদার্থগুলো মরে গেলে ভালো হয়, কেন বেঁচে রয়েছে, কলঙ্ক এগুলো, বেঁচে থেকে খালি পুলিশ বিভিন্ন রকম থানা এদের সঙ্গে তাদের পরিচয়, সাধুর সঙ্গে কোনো দরকার নেই, এগুলো নিয়েই তাদের জীবন চলছে, কোনো কাজ নেই। বিদুরজি মহারাজ এত সুন্দর উপদেশ করছেন কেন, কিন্তু এই উপদেশ অন্ধ ধৃতরাষ্ট্র গ্রহণ করেন নাই, আর ধৃতরাষ্ট্র নামটাও এই কারণেই হয়েছিল, মহাজনগণ যখন নাম দেন আগে থেকে নামের ওই সার্থকতা এর মধ্যে আছে, ধৃতরাষ্ট্র এরকম নাম তো বাপের জন্ম আমরা শুনিনি, আবার কেমন নাম ধৃতরাষ্ট্র নাম দিয়ে, কোনো লোকের নাম আছে ধৃতরাষ্ট্র? থাকতেও পারে বলা যায় না, ধার্মিক দেশ কোনো জায়গায়। স্বাস্থ্যকাররা বিচার করে বলছেন এই ধৃতরাষ্ট্র নাম হয়েছে এই কারণে অন্যায়েন ধৃতম রাষ্ট্রম ইতি ধৃতরাষ্ট্র, অন্যায়ভাবে রাজধানী রাজ্যকে ধরে রেখেছে নির্জাম, এই জন্য তার নাম ধৃতরাষ্ট্র। আসলে রাজ্যটা তো তার নয়, পাণ্ডু মারা গেছে, পাণ্ডু মারা যাওয়ার পর নাবালক বাচ্চাগুলো রয়েছে, বড় হলে তাকে রাজ্যগুলো দিয়ে দেওয়া দরকার, সে তো দিল না, অন্যায়ভাবে রাজ্যটাকে ধরে রেখেছে আমার বলে, তাই জন্য তার নাম ধৃতরাষ্ট্র। বিদুরজি মহারাজকে অপমান করছে কে? দুর্যোধন। এই কথা আমরা সপ্তম তৃতীয় স্কন্ধে আলোচনায় করব। এরকমভাবে যারা দেখবেন অত্যন্ত স্পর্ধা লাভ করে অধঃপতিত ব্যক্তি, ওই উচ্চ পদস্থ রয়েছে অধঃপতিত একেবারে, তারা একরমভাবে সাধুগুরু বৈষ্ণব অপমান করে, ওর মন্দিরটাকে আমি নিয়ে নেবো চালাকি করে, রাজনীতি করে ওর মন্দির, ওই ক্ষমতা ওখানকার টাকা লুটে নেবো, এইরকমগুলো করে তারা। অথচ বাইরে কিন্তু আপনাদের চোখে অনেক উঁচু পদে রয়েছে, এগুলোর জন্য তারা শাস্তি পাবেন। এই বিদুরজি মহারাজ দেখলেন যে আমি কোনো পক্ষে থেকে লাভ নেই, এ কোনো কথাই আমার শুনবে না, বিদুরজি মহারাজ তীর্থ পর্যটনে চলে গেলেন। যতক্ষণ এই যুদ্ধ হয়েছিল বিদুরজি মহারাজ আসেননি, এ কি করবেন, এই মারামারি কাটাকাটি খুনোখুনি নিজেদের মধ্যেই তো করছে, এসব আত্মীয় তো একে অপরকে যে মারলে কার আত্মীয়, সব শালা সম্বন্ধী, গীতা গীতাতে দেখবেন আছে, একে অপরকে মারছে কাটছে, কি করবো এইসব দেখে। বিদুজি মহারাজ চলে গেলেন কোথায়, তিনি তার এই সময়টা বিষ্ণুতীর্থ, যেখানে যেখানে বিষ্ণুতীর্থ আছে, গয়াতীর্থ, রামেশ্বর, হ্যাঁ, বদ্রিকাশ্রম, বিভিন্ন স্থান, যেখানে যেখানে ভগবানের তীর্থস্থান আছে, মন্দারাচল, হ্যাঁ, সমস্ত জায়গা আমরা কল্পনাই করতে পারি না, ওই সব তীর্থস্থানকে তিনি ঘুরতে থাকলেন বিভিন্ন স্থানে, ভগবানের চরণচিহ্নকে সেবা করবার জন্য, কেউ তাকে চিনতে পারছে না। বিদুরজি মহারাজ আগাগোড়াই, বিদুরজি মহারাজ রাজকার্যে ব্যস্ত থাকতেন, কেন উপদেষ্টা তিনি ছিলেন মন্ত্রী, কিন্তু থাকলে কী হবে, রাজধানীর কোনো পয়সা নিয়ে তিনি খেতেন না, আপনাদের এগুলো বিশ্বাস হবে না। বিদুরজি মহারাজের বাড়িতে আমি গেছি ভাঙা চোড়া, সেখানে হস্তিনাপুর থেকে নেবে মিরাট, মিরাট যেখানে চিনির কল আছে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ বড়, সেখানে নেবে যেতে হয় পাহাড়ের টিলার ওপর বাড়ি, ভাঙা চোড়া, সেখানে এখন কি আর কিছু, ডিলাপিটেটেড কন্ডিশন। বিদুরজি মহারাজ রাজকার্যে সহায়তা করলেও রাজ্য থেকে কোনো পয়সাগুলি নিতেন না, তিনি মাদুগুরি করে খেতেন, সময় মতো আসতেন, তিনটে বাড়ি ঘুরতেন, যা পেতেন আসতেন, গিন্নিকে বলতেন এই পেয়েছি এই করো, যথা লাভে সন্তুষ্ট। সাধুরাও যদি ব্রাহ্মণ বৈষ্ণব যারা যথা লাভে সন্তুষ্ট থাকেন, তাদের তেজ আগুনের মতো বৃদ্ধি পেতে হবে, আগুনের থেকেও বেশি, এগুলো শাস্ত্রের বিচার। যেসব সাধুগণ যা আপনারা দিলেন ভিক্ষা, আজকে এটা পেলাম না, ওসব বিচার নেই, এই পাওয়া গেছে, এই এই ভগবান পাঠিয়েছেন, এই কোনো মতে গ্রহণ করে নিজে জীবনযাপন করছেন, এই সব ব্রাহ্মণ বৈষ্ণব খেয়াল করলে দেখবেন এদের তেজ আগুনের মতো, ওর থেকেও বেশি। যারা অপরের ধনেতে লালসা করে, ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো আরাম করব, তাদের জীবনে কোটি জন্মেও শক্তি আসবে না, আসে না, হয় না, এর শাস্ত্রের এগুলো বিচার। বিদুরজি মহারাজ মাদুকুরি করে খেতেন, বিদুজি মহারাজ তীর্থস্থানে চলে গেলেন, সাধারণ বেশি থাকতেন, আর এখন তো আরও বেশি বলকল পরে রয়েছেন, কেউ চিনতে পারছেন, এদিক বিদুরজি, ইনি বিদুরজি মহারাজ কেউ চিনতেই পারবে না, সামনে দিয়ে চলে গেল। আমারই হয় চতুর্থ, যখন 84 গোষ ভ্রমণ করি সামনে দিয়ে লোক চলে যায়, আমাকে চিনতে পারে না, এর এমন অবস্থা শরীরের কে চিনবে, যারা দেখ যা সবসময় কথা বলে তারাই পাশ দিয়ে চলে গেলে চিনতে পারেন, এটা হয়। বিদুজি মহারাজ এভাবে নিজেকে গোপন করে সমস্ত তীর্থ পর্যটন করছেন, করতে করতে যখন অনেক ঘটনা আছে পরে আপনারা শুনবেন, বিদুরের সঙ্গে বিদুরের সঙ্গে উদ্ধবজির সাক্ষাৎকার হয়েছিল, এসব প্রসঙ্গ তৃতীয় স্কন্ধে আসবে। এখন বিদুজি মহারাজ তীর্থ পর্যটন করতে করতে একবার চিন্তা করলেন, যাই পুরনো জায়গায় একবার যাই, কোথায় হস্তিনাপুরে কি করছে ছোটো ছোটো ছেলেগুলো ছিল বড় স্নেহ, দেখি কি করছে ওরা। ওকে সে দেখলেন, এসে দেখলেন তারা রাজ্য রাজধানী ভালোই সামলাচ্ছে, কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু যাকে বাঁচাবার জন্য আমি সারা জীবন চেষ্টা করে গেলাম সেই আমার বড় ভাই কে অন্ধ ধৃতরাষ্ট্র, তার কোনো পরিবর্তন হলো না, তার লজ্জাও হলো না ঘৃণাও হলো না। কী করে সে এই পঞ্চপাণ্ডবের রাজধানীতে বসে তাদের ভালো ভালো তারা খাওয়াচ্ছে না যত্ন করছেন বসে রয়েছে, তার কি কালকের কথা মনে নাই? কালকের কথাটা ভুলে গেল? এই ভীমকে বিষদান করে ছোটো বয়সে চান মেরে সে জলে ফেলে দিল তার ছেলেগুলো, তিনি কি জানতেন না যে এই পঞ্চপাণ্ডবকে অগ্নিদাহ করা হবে, লাক্ষাগৃহ নির্মাণ করে পাঠালো যেখানে সেটাকে তিনি জানতেন না? সবই জানতেন। তিনি কি জানতেন না আজকে পুত্রবধূকে এরকমভাবে কাপড় টানছে সবার মাঝখানে, লক্ষ্মী স্বরূপিণী তাকে অপমান করছে? সবই জানতেন। কিন্তু মায়ামোহ যাদের গ্রাস করে তারা জেনেও জানতে পারেন না, কেন এটুকু বুদ্ধি তার ছিল না যে এটা উচিত নয়, কিন্তু কই কিছু তো বলেন নাই। সারা জীবন যে যে উপদেশটা তোমার মঙ্গল করে গেল, রাজ্য রাজধানীর সমগ্র মঙ্গল বিধানের জন্য চেষ্টা করলো, সেই বিদুরজি মহারাজকে তোমার সামনে তোমার ছেলে অপমান করছে, দাসী পুত্র ইত্যাদি বলে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তুমি কোথায় ছিলে? তুমি তো পাশেই বসে রয়েছো, তুমি বলতে পারো না? কালকের কথা তুমি ভুলে গেছ? আজকে এই পঞ্চপাণ্ডব বৈষ্ণব বলে তোমাদের কোনো দোষী তোমাদের কোনো দেশ কোনো দোষী সে দর্শন করে নাই, করেছে? বরঞ্চ যখন আত্মীয় পরিজনের যে ক্রিয়াকর্ম হয় গঙ্গায় গিয়ে আত্মীয় পরিজনকে পুড়িয়ে শ্মশানে পুড়িয়ে পোড়াবার পর সেই ছাই গঙ্গার জলে ফেলে স্নান করে কাঁদতে কাঁদতে ফেরে, তাই তো? সেই সময় যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে এরকম ধরনের হচ্ছে, তখন এই পঞ্চপাণ্ডব এবং কুন্তী দ্রৌপদী কই এরা তো তোমাদের দোষ দর্শন করে নাই, গান্ধারী মাকেও কিছু বলে নাই, আর এই অন্ধ ধৃতরাষ্ট্র বরণ উল্টো তার পুত্র আদি মারা গেছে শতপুত্র, আহা আমাদের জন্যই মরে গেছে বলে পায়ে ধরে তাকে বললেন, যা হয়েছে ভবিতব্য ছিল, চলুন আমরাও তো আমার তো তোমারই পুত্র, তা তো চলুন, তাকে যত্ন করে নিয়ে এলেন। সেই থেকে এই রাজধানীতে তারা রয়েছে। আপনারা এটা স্বপ্নেও ভাবতে পারবেন না, পঞ্চপাণ্ডবের বৈষ্ণবতা যারা এই কুলটাকে সর্বনাশ করার জন্য চেষ্টা করল, এত যত্ন করছে তাকে সকালবেলা উঠেই প্রথমেই গিয়ে স্নান আদি করে গুরুজনকে দণ্ডবোধ করবার জন্য তার ঘরে যান যেখানে অন্ধ ধৃতরাষ্ট্র আছে। কই তার তো মনে হয় না যে যুদ্ধ হয়ে গেছে তখনও কপটতা করে অন্ধ ধৃতরাষ্ট্র বলছে ভীমটা কোথায়, ভীম কোথায়, ভীম এসো আলিঙ্গন করি, কৃষ্ণ ইঙ্গিত করছেন যে ও না মেরে ফেলবে, ও লোহার ভীম এগিয়ে দিচ্ছে, লোহার ভীম কৃষ্ণ সব জানেন, লোহার ভীমটাকে এরম আলিঙ্গন করলো ও লোহার ভীমটা ছাতু হয়ে গেল, বলে দেখেছো বুড়োর কাণ্ডখানা, এই বুড়ের কাণ্ডখানা দেখেছো, বুড়ো হাবড়া হয়েছে, এত অনিষ্ট করলো নিজের শতপুত্র গেল এখনও তার আক্কেল হলো না, এখনও ভীমের প্রতি আক্রোশ, ভীমকে মেরে ফেলবে, আর সেই পঞ্চপাণ্ডব তাদের তোমাদেরকে যত্ন করছে। বিদুজি মহারাজ বলছে লজ্জা ঘৃণা কিছুই নেই, এই ঘরেতে আরামে রয়েছে, খাচ্ছে যাচ্ছে আর আরাম করছে। বিদুজি মহারাজ বললেন একে উদ্ধার করা দরকার, যখনই বাস্তব সাধুসঙ্গ হয় তখনই উদ্ধারের প্রসঙ্গ আসে, তার আগে নয়। বিদুরজি মহারাজকে এই যে আমাদের যুধিষ্ঠির মহারাজ আদি যখনই রাজধানীতে এসছেন হই হই পড়ে গেছে, বিদুরজি মহারাজ এসছে এতদিন পর, এত বছর পর, হই হই করে তাকে যত্ন করে পূজা করতে করতে নিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করে তাকে পায়ের ধুলো নিয়ে তাকে স্নান আদি করিয়ে যত্ন করে তাকে বসিয়েছেন। বসিয়ে সব পুরনো কথা জিজ্ঞাসা করছেন, আচ্ছা তা তো আপনি কীভাবে এইসব তীর্থ আদি পর্যটন করলেন, আহা আপনাকে কেউ চিনতে পারত না নাকি, এমনভাবে আপনি নিজের স্বরূপকে গোপন করে আপনি তীর্থ পর্যটন করতেন, ভবদ্বিধা ভগবতাহা তীর্থীভূতা স্বয়ংপ্রভ, আপনার মতো মহাভাগবত বৈষ্ণব এত বড় সাধু তার আবার তীর্থ পর্যটন দরকার পড়ে নাকি, কেন সাধুরা তো স্বয়ংই তীর্থ, আমাদের মহিমা শাস্ত্রের মহিমাতে বলছে সদ্গুরু চরণে জগতের ব্রহ্মাণ্ডে সমস্ত তীর্থ বিরাজমান থাকে। একটা সৎ বৈষ্ণব, বৈষ্ণব মানেই গুরু, আর গুরু মানেই বৈষ্ণব, দীক্ষা দিল না দিল, ভক্তিবিনোদ ঠাকুর এসব ব্যাখ্যা করেছে, ইনি দীক্ষা দেন না কাউকে আর না দিলে কী হবে, ইনি তো তত্ত্ববিদ পুরুষ, তা তিনি গুরু, যেই বৈষ্ণব সেই গুরু, যেই গুরু সেই বৈষ্ণব, বৈষ্ণব নয় অথচ গুরু হয়ে গেছে হয় না, গুরু অথচ বৈষ্ণব নয় এটা হতে পারে না, এগুলো সব ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন। বলছে আপনার মতো যারা এত বড় সাধু, যারা ভগবানের চরণ কমলকে হৃদয়েতে আটকে রেখেছে অবরুদ্ধ করে রেখেছে, তাদের আবার তীর্থ পর্যটন করতে লাগে নাকি, স্বয়ং তীর্থ, একটা সাধু যেখানে যায় সেখানে তীর্থ হয়ে যায়, বিশ্বাস হয় না আপনাদের, হ্যাঁ যেখানে একজন বাস্তব সাধু যাবে সেইটি তীর্থ হয়ে যাবে, সেখানে গয়া কাশী বৃন্দাবন সব বিরাজমান, সমস্ত তীর্থ শাস্ত্রের বিচার। নরোত্তম ঠাকুর কীর্তনে তো সুন্দরভাবে বলেছেন তীর্থলাভ অর্থলাভ এই আসে ভূমিয়া ফিরে দেশে দেশে, আবার অন্যত্র কীর্তন করে বলছেন এই যে তীর্থ আমি করছি সব মনের ভ্রম, সকলেই মনের ভ্রম, নরোত্তম ঠাকুর এইসব কীর্তনে তো বলেছেন আমি তীর্থ পর্যটন করি বলে মনে করছি সব মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দ চরণ, আর সর্বতীর্থ গোবিন্দের নিজজন, সবই একটাই কথা তদর্থক, গোবিন্দের চরণ যেন সর্বতীর্থ, আর গোবিন্দকে যারা হৃদয়তে প্রেমেতে অবরুদ্ধ করে রেখেছেন তাদের চরণ যেখানে সেখানে সর্বতীর্থ বিরাজমান। গুরু তত্ত্বের গম্ভীর সব ব্যাখ্যা, বৈষ্ণব তত্ত্বে সব কথা বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন স্থানেতে উল্লেখ আছে। তাই জন্য যুধিষ্ঠির মহারাজ বলছেন ভবদ্বিধা ভাগবতাহা তীর্থীভূতা স্বয়ংপ্রভু, আপনি তো স্বয়ংই তীর্থ, আর তীর্থী কুরুবন্তি তীর্থানি শান্তস্থেন গদাভিতা, আপনি আবার তীর্থ পর্যটন করে কী জন্য, আপনি তীর্থ পর্যটন করে ওই লোককে দেখাবার জন্য, বাস্তবিক পক্ষে তীর্থগুলোকে রিচার্জ করবার জন্য, আপনার যখন মোবাইলে রিচার্জ করেন তীর্থগুলো মলিন হয়ে যায়, তীর্থগুলো সব মলিন হয়ে যায়, যত অত্যাচারী ব্যক্তিগণ ব্যভিচারী ব্যক্তিগণ তীর্থস্থানে গিয়ে চান করে বিভিন্ন অত্যাচার করে তীর্থস্থান মলিন হয়ে যায় তীর্থস্থান, এমনকি গঙ্গাজিও বলেছিলেন ভগবান যে আমি জগতে যাব তো পাপ পাপিগুলোর পাপ তো আমি ধুয়ে দেবো, আবার আমার পাপের কি হবে, তারপর আমি কি করে শক্তি পাব, ভগবান যে গঙ্গাকে বলেছেন কোনো চিন্তা নেই তুমি যাও, যখন সেই মহাপুরুষগণ সেই বৈষ্ণবগণ যারা ভগবানের চরণ কমলকে হৃদয়ে ধরে রেখেছে তারা যখন চান করবে তখন আবার তোমার শুদ্ধি শুদ্ধতা ফিরে আসবে, মলিন তো তোমাকে করবে, গঙ্গাকে বলছে মলিন তোমাকে করবে কিন্তু আবার তোমার মলিন করলেও আবার পরিষ্কার করে দেবে সাধুরা। এই জন্য বলছেন ভবদ্বিধা ভগবতাহা তীর্থীভূতা স্বয়ংপ্রভু, আপনি তো স্বয়ংই তীর্থ, আপনি আবার তীর্থ পর্যটন করেন কী জন্য, না তীর্থী কুরুবন্তি তীর্থানি শান্তস্থীন ও গদাভৃতা, গদাধর ভগবানকে হৃদয়তে ধরে রেখেছেন তাই জন্য তীর্থকে সেখানে পৌঁছে আপনি তীর্থকে আবার তীর্থীভূতা স্বয়ংপ্রভু, তীর্থকে তীর্থ বানিয়ে দিচ্ছেন শক্তি সঞ্চার করছেন। এইভাবে বিদুরজি মহারাজের সম্বন্ধে বলা হলো। পরে বিদুরজি মহারাজের কথোপকথন হয়ে গেলে পরে কি করে তা তো আপনি তীর্থ পর্যটন করতেন ইত্যাদি সব কথা যখন সমাপ্ত হয়ে গেল তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা অন্ধ ধৃতরাষ্ট্রকে বাঁচাবার জন্য কাউকে না বলে টুক করে তার ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে যেই বিদুরের আওয়াজ পেয়েছেন, তখন কথোপকথন হলো, সম্বর্ধনা হলো। বিদুরজি মহারাজ, সাধুরা যখন যেরম দরকার পড়ে তার অসুখকে সারাবার জন্য সেরকম ব্যবহার করেন। কোনো কোনো জায়গায় কঠোর ভাষা বলেন, কোনো কোনো জায়গায় মৃদু ভাষা বলেন, যখন যেটা দরকার, কেন এটা মেডিসিন, ঔষধ। বিদুজি মহারাজ গিয়ে সেখানে জ্যেষ্ঠ ভ্রাতাকে তীব্রভাবে ভর্ৎসনা করতে আরম্ভ, এমনভাবে বলতে আরম্ভ করে, আপনার লজ্জা করে না, পূর্বের কথা ভুলে গেলেন, যে ভীমকে বিষদান করে মারতে চেয়েছেন, যাদের পুত্রবধূকে এরকম অপমান করতে চেয়েছেন, যাদেরকে অগ্নিসংযোগ করেছিলেন, লাক্ষাগৃহ করে বনবাসে পাঠিয়েছিলেন অন্যায়ভাবে, যাদের আর তাদেরই গৃহেতে আপনি এসে কুকুরকে যেমন পালন করে, কুকুর যেমন মালিক যা দেয়, হ্যাঁ, সেরকমভাবে আপনি পালিত হচ্ছেন। ভীমদত্তম পিণ্ডম আদত্তে গৃহপালবত, আপনার আসক্তি এখনো গেল না, লক্ষ্য করছেন না পেছনে জম দাঁড়িয়ে রয়েছে আপনার মৃত্যু। বিদুজি মহারাজ যখন এইসব কথা বলছেন, এত ধাক্কা দিয়েছেন, মাথাটা ঘুরে গেছে, এই বৃদ্ধ বয়সে এরকম একটা ধাক্কা খাবেন? এখন তার ছেলে নেই, ছেলে মরে গেছে, স্নেহ কোথায় ভেসে গেছে, ছেলে তো মরে গেছে আর কি, আগে তো স্নেহ তো অন্ধ ছিল, ধৃতরাষ্ট্রে চোখেতেও অন্ধ ছিলেন, একটি ভালো কথা, হৃদয়েতেও অন্ধ ছিল, চোখে অন্ধ থাকলে কোনো ক্ষতি হয় না, এই হৃদয়ে তো অন্ধ থাকলে তার যে সবচেয়ে বড় ক্ষতি, যেটা আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম, সুরদাসজি চোখেতে অন্ধ বাইরের দৃষ্টিতে, কিন্তু অন্তরে অন্ধ নয়, ওই অন্ধ চোখে দেখতে পান না, লাঠি ঠুকে ঠুকে ওই বৃদ্ধ বয়সে চলে যেতেন কোথায়, সিনাজি জ্যোতিপুরা, সিনাজির কাছে চলে যেতেন রোজ কীর্তন শোনাতে, 80 বছর কন্টিনিউয়াসলি, সেদিন বেঁচেছিলাম 125 বছরের ওপর, 150 বছর মনে শুনেছিলাম, সমান ভগবানকে কীর্তন শোনা, আর ভগবান বিগ্রহ থেকে প্রকট হয়ে গালে হাত দিয়ে রামায় শুনতেন, কেউ নেই কাজ চাই মন্দিরে, কেউ নেই, সব তখনকার দিনের কত লোক সংখ্যা ছিল, আর বৃন্দাবন ওই জঙ্গল, এরকমভাবে ভগবান প্রকট হয়ে গালে হাত দিয়ে কীর্তন শুনতেন, আর সুরদাসজি রাম চোখে দেখতে পান না কীর্তন করছেন, এর নাম হলো ভগবান। যখন এরকমভাবে বললেন, অহো মহিয়সি যন্তর জীবিতাশা জয়া ভবান, আপনার বেঁচে থাকার ইচ্ছা তো মারাত্মক, অহো মহিয়সি যন্তর জীবিতাশা জয়া ভবান, আপনার মতো ভীমাপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহপালবত, এই ভীমকে মরে যাওয়ার পরেও, এই যা ছেলে পেলে মরে যাওয়ার পর তখনও আলিঙ্গন করে মারতে চেয়েছিল, এত বল গায়ে, ভীমকে যদি একবার বুকের মধ্যে নিতেন ভীমের বাঁচার ক্ষমতা ছিল না, এত বলশালী ভীম, এই ভীমকে এরকম জড়িয়ে মেরে ফেলতেন, এরকম মারতেন, চাপ দিতেন, ভীম মরে যেত। আরে দেখো কীরকম হিংস্র ভাব মানুষের, কীরকম হিংসা বিদ্বেষ। ওই জন্য কালকে আলোচনা করেছিলাম, কেউ যদি মনে করে শত্রু বাইরে রয়েছে, ভুল কথা, শত্রু ভেতরে রয়েছে। কাম এইস ক্রোধ এইস রজ গুণ সমদ্ভবহ মহাসন মহাপাপনা বৃদ্ধিনম এনম বৈরিনম, এটাকেই অর্জুন, এটাকেই জেনে রেখো শত্রু, এত বড় শত্রু তোমার আর কেউ নেই, গীতাতে ভগবান বলছেন উপদেশ। ভীমের দ্বারা দত্ত অন্ন আপনি পাচ্ছেন, আপনার লজ্জা হওয়া উচিত। এইভাবে বলে যাওয়ার পর তার নির্ভেদ হলো, তখন তার লজ্জা হল, কেন পুত্র আদি সবই চলে গেছে, জন্মেরও অনেক কাহিনী আছে, শুনলে পাগল হয়ে যাবে। ধৃতরাষ্ট্র চিন্তা করছিলেন যে সবচেয়ে আগে যদি আমার সন্তান জন্ম হয় তাহলে রাজধানীটা আমার ছেলে পাবে, কিন্তু ভগবানের মার এমনই, পাণ্ডুর পুত্র আগে হলো, ও পুত্র হয়নি, যে হলো লাস্টে একটা মাংসপিণ্ড জন্মালো, এরকম সে মাংসপিণ্ডটা কি গান্ধারী বলে না ফেলে দাও, কোথাতে কি একটা হলো, কিন্তু দুর্বাসা মুনি বললেন না এটা ফেলো না, এটা ফেলো না, ওটা ঔষধিতে রাখলেন, এটাকে শতভাগ করা হলো শত এক ভাগ, তার মধ্যে থেকে ওই একশোটা প্রথম যে টুকরোটা সেখান থেকে একশো পুত্র হলো এক কন্যা, দুঃশালা যার নাম কন্যা, অনেক জন্ম কিন্তু হলো তো পরে, কিন্তু তার যার আগে জন্ম সেই রাজধানী পাবে, তো এখন লেখা আছে এদের। যাই হোক, এইভাবে লাস্টে লজ্জা হলো, তিনি কি করলেন কাউকে না বলে রাতের অন্ধকারেতে রাজধানী থেকে পেছনের দরজা দিয়ে, রাজদরবারে দেখবেন দুটো দরজা, একটা সামনের দরজা আর পেছনের দরজা থাকে, পেছনের দরজা দিয়ে তিনি চলে গেলেন, জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। এবং বিদুরজি মহারাজ সঙ্গে রয়েছে, বিদুরজি মহারাজ সঙ্গে রয়েছেন, পেছনে পেছনে যাচ্ছেন। আর গান্ধারী মাতা, গান্ধারী মাতা চিন্তা করলেন আমি যবে থেকে বিবাহ হয়ে এসছি স্বামীর ব্রত গ্রহণ করেছি, তো আমি যখন থেকে বিবাহ হয়ে এসছেন তখন থেকে স্বামী যেহেতু চোখে দেখেন না, তিনিও পট্টি বেঁধেছিলেন চোখে, সারা জীবন স্বামী দেখতে পান না পতিব্রতা, ওই জন্য পতি চোখে দেখতে পান না, তিনিও চোখে পট্টি বেঁধেছিলেন। কিন্তু গান্ধারী মায়ের এমন ক্ষমতা ছিল, ভজনের ক্ষমতা, যে মন্ত্র বলে দুর্যোধনকে একেবারে এমন করে দিতে চেয়েছিলেন কোনো জায়গায় অস্ত্র মারলে তার কিচ্ছু হবে না দুর্যোধনকে। কৃষ্ণ ভগবান জানেন গান্ধারী মা দুজনকে ডেকেছে, আজকে আজ করি আজকে একটা লুকিয়ে আমার সামনে আসিস, কিন্তু ল্যাংটো হয়ে আসবি, এলে পরে আমি মন্তব্যপুত করে দেবো, তোকে কেউ মারলে কিছু হবে না। তো দুর্যোধন এখন কী করলেন, স্নান ফান করে যেরাম যা নিয়ম বলেছেন ল্যাংটো হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেখানে, বা এই জন্যই তো ভগবান রয়েছে, বলে এ কী ল্যাংটো হয়ে তুমি কোথায় চললে, লজ্জা দিয়ে ল্যাংটোই কোথায় চললে, বলে মায়ের কাছে, এত বড় হয়েছো ল্যাংটোই কেউ যায় অন্তত কিছু একটু পড়ো, মা তো ওরম বলবে স্নেহ। ভগবানের মায়াতে মোহিত হয়ে একটা ছোটো কাপড় পরে একটা প্যাঁচ দিয়ে যে বাহু পর্যন্ত আসে, বাকি শরীর ন্যাকেট, কিন্তু বি জায়গাটা ঢাকবার সেই জায়গাটা ঢেকে নিল। কৃষ্ণ জানেন এ মরবে না পাষণ্ড, এর একে মারবার জন্য ব্যবস্থা রাখতে হবে, গিয়ে মন্তব্যতে করে দিলেন বাকি শরীরের কোনো জায়গায় গদা গদা মারলে কিচ্ছু হবে না। যখন গদাযুদ্ধ হচ্ছে ভীমের মতো ব্যক্তি পাগল হয়ে গেছেন, কৃষ্ণকে ইঙ্গিত করছে আমি পারবো না, একে পরাজিত করা অসম্ভব, এ কী এ শরীরে কী আছে কে জানে, বিভৎস, যেখানে মারছে সেখানে গদা একেবারে ঠিকরে যাচ্ছে। লাস্টে ভগবান ইঙ্গিত করেছিলেন মার বেটা এইখানে মার, ভীমদাদা এইখানটা মারো, তাহলে এইখানে মারলেন। জঙ্গায় মারার পর আমাদের বলদাওজি মারা রেগে গেছেন, এ কি অন্যায়, কেন এখানে মারলো, নিচু দেখ নিচু জায়গা মারা কোনো নিয়ম নেই, আমি মেরে ফেলবো ভীমকে। যখন এম রেগে গেছেন ভীম, যখন আমাদের বলদাওজি মহারাজ, কেন বলদাওজি মহারাজের থেকে ভীম এই দুর্যোধন গদা শিখেছিল, কৃষ্ণ ভগবান তখন চালাকি করে তাকে মনটা ঘুরিয়ে দিলেন, ওই যে আজকে তুমি একটা অন্যায় দেখছো এখানে মেরেছে তলায়, কি তুমি আগের অন্যায়গুলো দেখলে না, তো দাদাকে বোঝাচ্ছেন, বুঝিয়ে ঘুরিয়ে দিলেন, তাহলে ওইখানেই মেরে ফেলতো, কৃষ্ণ না থাকলে বলদাওজি মহারাজ মেরে ফেলতো ভীমকে, রেগে গেছেন আমার শিষ্য আমি অস্ত্র শিখিয়েছি। বিচারে দেখা যায় দুর্যোধনের অস্ত্র অভিজ্ঞতা বেশি, ভীমের থেকেও দুর্যোধনের গদাবিদ্যা অনেক বেশি জানা আছে, কেন বলদাও স্বয়ং শিখিয়েছেন, কিন্তু ভীমের গায়ের বলটা ওর থেকে একটু বেশি, যার পক্ষে কৃষ্ণ রয়েছেন তাকে কে কী করবে। এই ধরনের অবস্থায় কায়দা করে কৃষ্ণ সর্বদাই পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছেন। যাই হোক, এখন বিদুরজি মহারাজ দেখছেন চলে যাচ্ছেন, গান্ধারী মায়ের শক্তিটা সম্বন্ধে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, তা আপনারা আবার গান্ধারী মাকে অবহেলা করবেন, এই আবার একটা কী, তা নয়, প্রত্যেকের একটা বিশেষ আছে। গান্ধারী মা বলছেন আমি পতিব্রতা, আমি যখন স্বামী চলে যাচ্ছে আমিও চলে যাব, স্বামী যেখানে যাচ্ছেন আমিও যাব, জন্ম মরণের সাথী, চলল যেতে যেতে গেলা হিমালয়ের উত্তর দিকে, হিমালয়ের দিকে যাচ্ছেন মানে উত্তর দিকে চলছেন, যেখানে সপ্তধারা বলে একটা জায়গা আছে, সেইখানে চলে গেলেন। সেখানে গিয়ে যেখানে আপনারা হরিদ্বার বলেন, হরিদ্বার থেকে আরও আগে যাবেন, গিয়ে সেখানে সপ্তধারা গঙ্গা সাতটাধারায় ভাগ হয়ে গেছেন। সেইখানেতে একটা পর্ণকুঠির তৈরি করে স্যার ভেতরে ভজন করতে আরম্ভ করলেন। বিদুজি মহারাজ দূর থেকে লক্ষ্য করছেন কী গতিটা হয় দেখি, আর আমি যদি সাধু হয়ে থাকি আমার আজকে উপদেশ করেছি কট্টরভাবে, তাই কিছু না কিছু তো কাজ হবে, দেখি কি করে। সাত দিনের মধ্যে কি হলো, সেই কুটিয়াটা যোগে বসলেন ধৃতরাষ্ট্র, সমস্ত মনটাকে গুটিয়ে কনসেন্ট্রেট করলেন, আর যোগাগ্নির দ্বারা যোগাগ্নি এরকম ধীরে ধীরে এসে এখান থেকে ব্রহ্মরন্ধ্র থেকে যোগাগ্নি জ্বলে উঠল, যোগাগ্নির দ্বারা সেই পর্ণকুটি সব জ্বলে গেল, এর নিজেও পুড়ে গেলেন। তার এই যে করলেন কদিন ধরে সব তীব্র যোগ সাধন, এ বলল তিনি তার লাভ হলো। বিদুজি মহারাজ দূর থেকে দেখে মুচকি হাসছেন, দা ভালোই হলো, তাহলে উপদেশটা কাজে লেগেছে, বন্ধন মুক্ত হয়ে গেল, বেরিয়ে গেল। সেবা তো লাভ করতে পারে না, সেবা লাভ করার মতো যোগ্যতাই নেই। অনেকে বলবে কী কী লাভ হলো মহারাজ, বলবে ও এরকমভাবে অগ্নি বেরিয়ে গেল, ব্রহ্ম লাভ করলেন, কিন্তু সেবা লাভ করেন না। সারা জীবন যে অত্যাচার করেছেন, অত্যাচার নিজে না করলো, অনুমোদন তো করেছেন। শাস্ত্র বলছেন যে অন্যায় করে আর যে মেনে নেয় অন্যায়গুলো, দুজনে সমান অপরাধ। আর আপনি যদি নিজে অপরাধী হন, অপরের দোষ যদি দেখান, তাহলে সেখানে আপনি ওই যে দোষটা দেখালেন সেই দোষটা নিজের মধ্যে চলে আসবে। যা পাপি পাতকিনাম ভাবে সূচকস্য অপি তদ্ভাবে, পাতকি একটা পাপ যা করেছে, তুমি বদ্ধ অবস্থায় আঙুল দেখিয়ে বলবো ও দেখেছ এরম নোংরা কাজ করেছে, খুন করেছে বা কিছু একটা বললেন, টাকা চুরি করেছে, ওর সমস্ত আত্মসা, ওই পাপটা তোমার মধ্যে চলে আসবে। কিন্তু সাধুগণ যখন স্বাস্থ্য বিচার করবার জন্য, জমা সমাজকে বাঁচাবার জন্য যখন শাসন করবেন, গুরুদেব যখন শিষ্যকে বাঁচাবার জন্য স্বাস্থ্যের উদাহরণ দিয়ে বলেন দেখ এই করেছিল তার কী গতি হয়েছিল, সেটাতে দোষ লাগে না। অন্যায় ব্যতিরেকভাবে গুরুদেবকে বৈষ্ণবগণকে বলতে হয়, সেটাতে তাদের দোষ স্পষ্ট করে না। এখন কুটিয়া সমেত অন্ধ ধৃতরাষ্ট্র চলে গেলেন ব্রহ্ম, এই যে এখানে বলছেন এখানে সমস্ত জ্বলে গেল। জ্বলে যাওয়ার পর এবার কি হলো, গান্ধারী মা বললেন স্বামী যখন চলে গেল আমি থেকে কি করব, তিনি ওই আগুনে নিজেকে বিসর্জন দিলেন। বিদুরজি মা হাসতে হাসতে চলে গেলেন, যা ভালোই হয়েছে, যে জন্য আসা সেটা হলো, উদ্দেশ্য এই যে একে যেন বাঁচানো যায়, এত জীবন ধরে উপদেশ করে একে বাঁচাতে পারেনি, আজ যাই হোক ভালোই হয়েছে। এদিকে আমাদের যুধিষ্ঠির মহারাজ সকালবেলা উঠে তার নিয়ম গুরুজনদের দণ্ডবোধ করেন, কুন্তী মাতা এবং গান্ধারী মাতা ভৃতরাষ্ট্র সবাইকে দণ্ডবোধ করেন, তাদের ঘরে যান। দণ্ডবোধ করতে গিয়ে মাকে দণ্ডবোধ করার পর ওখানে ঢুকে দেখানি ঘরেতে কেউ নেই, কোথায় গেল, রোজই তো তারা ঘরেই থাকেন, কোথায় গেল, কোথায় আজকে ঘর ফাঁকা। তখন গবলগণে অর্থাৎ সঞ্জয়, গবলগ ঋষির পুত্র সঞ্জয় যিনি আমাদের বেদব্যাসজির মহারাজের কৃপাতে, মুনির কৃপাতে কুরুক্ষেত্রে যুদ্ধটাকে রিলে করেছিলেন, মনে আছে না জানেন না, এই সঞ্জয় হস্তিনাপুরে বসে অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধে যা যা হচ্ছে এখানে বসে ওখানকার যুদ্ধে কী হচ্ছে সব রিলে করেছিলেন, এই ক্ষমতাটা পেয়েছিলেন আমাদের ওই আমাদের বেদব্যাস ঋষির কৃপাতে। যুধিষ্ঠির মা আজকে ঘরে গিয়ে কাঁদছেন, সঞ্জয়কে বলছেন হে গবলগণে কি হয়েছে, তারা কোথায় গেল, আমার পিতৃব্য এরা কোথায়, ঘরে দেখছি না, আমার চরিত্রে বা আমার স্বভাবে কি কিনি রেগে গেলেন নাকি, অসন্তুষ্ট হলেন, দুঃখে গিয়ে গঙ্গায় কি ঝাঁপ দিলেন নাকি, হায় হায় হায় হায় চোখে দেখতে পান না, কোথায় গেল, হায় হায় খুঁজে মরছেন। সঞ্জয় কিছু কথা বলতে পারছেন, খালি কাঁদছেন। শেষে বললেন, আমিও তো দেখছি নেই, ও তো চলে গেছেন কোথাও, কোথায় গেল, হায় হায় গঙ্গায় ঝাঁপ দিল না কি করলো, আমি তো একই অপরাধী। শুদ্ধ বৈষ্ণবগণ এরকমই হয়, নিজে কোনো অন্যায় না করলেও সবসময় নিজেকে অপরাধ, আমি তো সব এরকম। আমাদের এই যুধিষ্ঠির মহারাজের, যুধিষ্ঠির মহারাজ অন্যায়কে এত, তাদের কোনো দোষ দর্শন করতেন না এরকমভাবে, এত বড় সাধু ছিলেন। এখন শেষেতে যখন যুধিষ্ঠির মহারাজ স্থির হতে পারছেন না, কাঁদছেন খালি, ঠিক সেই সময় নারদজি মহারাজ যদৃচ্ছাক্রমে সেখানে উপস্থিত হলেন। নারদজি মহারাজ যখন এরকমভাবে আসছেন ওপর থেকে আকাশ থেকে, তাকে দেখে যুধিষ্ঠির মহারাজ লাফিয়ে উঠলেন, ওঠে তার চরণ পূজা করে তাকে উচ্চ সিংহাসন দিয়ে পূজা আদি করে তাকে প্রশ্ন করছেন। প্রথমেই বলছেন নারদজি মহারাজ, কী ব্যাপার রাজন, আজ তুমি এত বিষণ্ণ, এত দুঃখ করছো, কী ব্যাপার, আর বলবেন না, আমি কত বড় অপরাধী দেখুন, আমার পিতৃব্য এবং গান্ধারী মাতা আমাকে আমার আচরণে আমার স্বভাবে চরিত্রে হয়তো দুঃখ পেয়েছেন, ছেড়ে দিয়ে আমাদের কোথায় চলে গেলেন, অনাথ করে চলে গেলেন, হায় হায় আমরা কী করব, হাউ হাউ করে কাঁদছেন। নারদজি মহারাজ, নারদজি মহারাজের বিচরণ কেন হয়, একটা সাধু যেখানেই যান, যেখানেই যান, যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করেন না, যারা গুরু বৈষ্ণবে পূর্ণ বিশ্বাস রাখেন তারা বলেন তিনি যেখানেই যাবেন সেখানেই মঙ্গল করার জন্যই যান, অন্য কোনো কারণ নয়। সন্ধ্যেবেলা এই সম্বন্ধে আমি আলোচনা করব। নারদজি মহারাজ বললেন, রাজন তুমি কি ভাবো, তুমি কি নিজেকে ভাবো, তুমি মনে করো কি সমস্ত জগতে তুমি রক্ষাকর্তা, তুমি কি মনে করো এই অন্ধ ধৃতরাষ্ট্রজি, ধৃতরাষ্ট্র পিতৃব্য এবং গান্ধারী মাতা এদের রক্ষাকর্তা তুমি ছিলে, তুমি কার্য কী কারণে। প্রত্যেক জীবের নিজ নিজ ভাগ্য থাকে, নিজ নিজ কর্মফল থাকে, সেই অনুযায়ী জীবে চলে, তুমি এর মধ্যে দুঃখ প্রকাশ করার কারণটা কি, কী কারণ বলো তো, খবরদার এ ব্যাপারে দুঃখ প্রকাশ করো না। ঋষি বল, আমি তো জানতে চাই কোথায় কারণ, না জেনেই বা কে, জানলে তো তুমি তার পেছনে দৌড়াবে, খবরদার তাদের পেছনে যাবে না। আজকে এত বছর পর এই তোমার পিতৃব্য তার কাণ্ডজ্ঞান হয়েছে, সে গেছেন ভজন করতে, গেছেন হিমালয়ে, হিমালয়ে পাদদেশে সপ্তধারা বলে জায়গা, অদ্বৈতনাথ সপ্তমেহনী, আজ থেকে সপ্তম দিনে তার কুটিয়া সমেত তিনি জ্বলবেন, তার যে ভজন তার সিদ্ধি হবে, যে ভজন তিনি করেছেন, যাই হোক খবরদার তাদের পেছনে কিন্তু যাবে না, গিয়ে তাদেরকে ফিরিয়ে আনবে না, তাদের মঙ্গলের রাস্তায় তুমি বিঘ্ন সৃষ্টি করবে না। কি ভাবো তুমি, এই জগতে কে কাকে রক্ষা করে, পিতা বাচ্চাকে রক্ষা করে, যদি পিতা বাচ্চাকে রক্ষা করে তো শিশু বয়সে পিচ্ছা পুত্র মারা যায় কি করে, যদি মনে করো যে বাচ্চাটা বড় হয়ে আমাকে রক্ষা করবে, বাচ্চাটা বড় হয়ে গেল কিন্তু আমার দুর্দশা শেষ হলো না কেন, বাস্তবিক পক্ষে এটা অজ্ঞানের কথা, জগতে কোনো কেউই কাউকে রক্ষা করতে পারে না। নারদজি মহারাজ সুন্দর একটা উপদেশ দিলেন যেটা চিরকাল কণ্ঠের হার হিসাবে রেখে দেবেন, সংসার জীবন করুন, আমি সংসার থেকে পালাতে কাউকে বলিনি, আমি সংসার থেকে কাউকে পালাতে বলছি না, আমি বরঞ্চ উল্টো বলি, সংসার থেকে না পালিয়ে সংসারই থাকো, ত্যাগী হয়ে কোথায় যাবে, এই তো অবস্থা দেখছো সাধু মহলে, লাভ কিছু হবেন, কপট ত্যাগী হবে, ঠকাবে লোককে, বরঞ্চ এত কষ্ট করে রোজগার করছো, দুটো পয়সা মটে দিচ্ছ, যাক ভগবানে দিচ্ছি, কোনো না কোনো কারণ তো দিচ্ছে, সাধু সেবা করছে, কিছু তো করছে, আর আমরা গৃহস্থ পচা গৃহস্থ মারা আমাদের দ্বারা ভজন হয় না, এটা তো একটা বড় দৈন্য, আমি ত্যাগী হয়ে গেছি, এটা একটা বড় অহংকার, আর গোপনে ব্যবিচার করছি, স্ত্রী সঙ্গ আর সবই চলছে, এটার থেকে যারা গৃহস্থ তারা কোটি গুণে অনেক ভালো, তারা আজ না হলেও কালকে ভগবানকে লাভ করতে পারেন, তাদের হৃদয় যদি নির্মল থাকে। গৃহস্থলে তো দোষের কিছু নেই, দোষের কিছু নেই, তারা যদি ঠিকমতো ভজন করতে পারেন ভগবানকে লাভ। বরঞ্চ স্বামী এবং স্ত্রী একই সঙ্গে যদি কৃষ্ণের ভজন করেন, তাহলে যেহেতু দুটো আত্মা দুটো শরীর এক আত্মা হয়ে গেছেন, তাই তো? যখন বিবাহ হয় বিবাহ বিবাহের ডেফিনেশনটাই তো তাই, বিবাহের ডেফিনেশন তাই তো। যখন মন্ত্র বলেছিলেন বিবাহ করে, তখন কী বলেছিলেন? হ্যাঁ, যদিদম হৃদয়ং তব তদিদম হৃদয়ং মম, ঋগ্বে ঋগ্বেদের মন্ত্র এটা বলেছিল। তোমার হৃদয় যায় আমার হৃদয় তাই, হাতে হাত রেখে পাণিগ্রহণ হয়েছিল। আর ইংরেজের দার্শনিকগণ যারা আছেন বিদেশ, তারাও তাই বলছেন, ম্যারেজ ইজ নাথিং বাট ফ্রেন্ডশিপ বিটুইন টু হিউম্যান সোল হ্যাভিং টু ডিফারেন্ট বডি, দুটো আলাদা শরীর কিন্তু বন্ধুত্ব হয়ে এমন হয়ে গেছে একাকার, বাস্তবিক। আর তারা যদি ওই অবস্থায় তাদের শরীরের প্রতি আসক্তি না রেখে তারা এমনভাবে বন্ধুত্ব করেন যে আমরা দুজনে মিলে কৃষ্ণের সেবা করব, তখন কৃষ্ণ আরও বেশি একেবারে চিন্তিত হয়ে পড়েন। যেমন বিদুরজি মহারাজ, বিদুরানী, একটা উদাহরণ দিলাম, বিদুরজি মহারাজ এবং বিদুরজির স্ত্রী দুজনে মিলে এমনভাবে কৃষ্ণকে ভজন করেছে কৃষ্ণ পাগল হয়ে গেছিলেন। দুর্যোধনের রাজধানীতে সেখানে বিশাল নিমন্ত্রণ, বিশাল নিমন্ত্রণ, কৃষ্ণকে যে কী খাওয়াবে, কৃষ্ণ বলছেন আমার বয়ে গেছে তোর ওসবগুলো খাওয়া খেতে। আমাদের চৈতন্য মহাপুর নিমাই বলে গ্রন্থটা, নিমাই বলে গ্রন্থটা বেরোবার সঙ্গে সঙ্গে দু মাসের মধ্যে ফিনিশ। দেবানন্দ গৌরীমঠ বলছিস, আমি তো গ্রন্থ দিই ওখানে দিয়ে, বলছি মারা দু মাসের মধ্যে ফিনিশ। ওইখানে আছে নিমায়ের ছোটোবেলাকার কথা, মুরারিগুপ্তের বাড়িতে গেছেন, মুরারিগুপ্ত হনুমানের অবতার, ইচ্ছে করে লীলা করেছেন যে পূর্বে যোগবৈশিষ্ট্য ব্যাখ্যা করতেন, ভক্তির ব্যাপারে দেখাতেন না ইচ্ছে করে, এটা প্রমাণ করেছেন। আর চৈতন্য মহাপ্রভু শিশু হয় নিমাই ল্যাংটোপদে ঘোরে, চারিদিকে ঘুরে বেড়ায়। নিমাই জানে এই মুরারি কেবল যোগবৈশিষ্ট্য ব্যাখ্যা করে, ভগবানের লীলা ভগবানের চিন্তা এসব করে না, এটা ভক্তর সঙ্গে ভগবান এটা লীলা ইচ্ছে করে। একদিন মুরারি দেখছেন একজনকে বোঝাতে বোঝাতে, ব্রহ্ম ভগবান হচ্ছে এরা, ভগবানের ব্রহ্মবস্তু এরা বোঝাবার বোঝাতে বোঝাতে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর নিমাই বাচ্চা, নিমাই পেছনে পেছনে যাচ্ছেন, মুরারি বলছেন ব্রহ্ম হচ্ছে এরকম এরকম, আর নিমাই পেছনে ভ্যাঙাতে ভেঙাতে যাচ্ছে ব্রহ্ম হচ্ছে এরকম এরকম। বলে বারবার কে বলে রে বা পেছন থেকে দেখে ভ্যাঙাচ্ছে আমাকে, বলে এই মুরারি জানিস না ভক্তি কি, এইসব ব্যাখ্যা করছি, খালি উল্টো পাল্টা জিজ্ঞাসা করবেন নিমাই ছোটো বয়স। একদিন নিমাই কি করলেন, মুরারি বাড়িতে চলে গেছেন, মুরারি বাড়িতে গিয়ে দেখে মুরারি খেতে বসেছে, মাথা নিচু করে আমরা খাচ্ছি, অন্নভন্ন মেখে খাচ্ছে, ওখানে কাপড় চোপড় নেই, দিগম্বর কে নিমাই, নিমাই ছোট্ট ছেলে দিগম্বর, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পাতে পেচ্ছাপ করে দিল। এই কে পেচ্ছাপ করলো, মাথা তুলে দেখে এরে পেচ্ছাপ করে দিলে, হ্যাঁ মুরারি যে ভগবানের ভক্তিকে মানে না তার পাতে দাঁড়িয়ে আমি পেচ্ছাপ করি, কী করবি কর। ভগবানের স্বরূপটাকে উপলব্ধি করলো নিমাই, আরে বাপ রে বাপ, এগুলো ছেলেবেলাকার ঘটনা, বহুপাত অনুমোদন করেছেন, বিশাল আনন্দময় কথা। সব কথা চৈতন্য চৈতন্য ভাগবতে নাই, বিভিন্ন কর্চা আছে, মুরারি উত্তর লিখে গেছেন, এ সবাই জানে না কত গম্ভীর এসব কথা। তো যারা ভক্তি মানে না তাদের খাওয়ার পাথেতে নিমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ভক্তি মানতেই হবে, না কোথায় যাবে কোথায়, ভক্তি তো অমৃত স্বরূপ। এটা বিদুরানী, বিদুর আর বিদুরের স্ত্রী দুজনে ভালোবাসে, বলে ওই তুই এত রান্না করেছিস, কৃষ্ণকে বলছে তোমার জন্য এত সব ভাণ্ডারের ব্যবস্থা, খিদে নেই শরীর খুব খারাপ, কিছু তো খাও, জলও খেতে পারবো না এত শরীর খারাপ, ওর কাছে জল ছোঁয়ে কেউ, ওখানে জল ছোঁয়ে ওখানে চলে গেলেন ওখান থেকে, রাজধানী থেকে বলো আই খিদে নেই, বলে এত কিছু বানিয়েছি সোনার পাত্রে করে সব রেখা রাখা আছে, বলে খিদে নেই, একটু জলও খেলেন না, সোজা চলে গেলেন, কোথায় গেলেন করে রাজধানী ছেড়ে বেরিয়ে সোজা বিদুরের বাড়িতে, বিদুরের বাড়িতে কড়া নাচছেন, ভেতরে ঢুকে বিদুর গেছে ভিক্ষায়। আর বিদুরানীকে বলছে আমার বড় খিদে পেয়েছে, শিগগির খেতে দাও। বলে বলে কি, একটু আগে বললো আমার খিদে নেই, কত মিথ্যেবাদী দেখো, আর এখন বলছে খেতে দাও। বিদুরানী ঘাবড়ে গেছেন, ঘরে তো কিছুই নেই, ভিক্ষা করে আনবেন, সঞ্চয় থাকে না, আপনাদের বিশ্বাস হবে না, সঞ্চয় রাখে না, যে কালকে আমি এই চালটা রেখে দিই, কালকে রান্না করব না। ইদানিং কালে ওই 40-50 বছর আগেও বারাণসীতে একজন ছিলেন সাধু, ভজন করতেন, গৃহস্থ ব্যক্তি, বিরাট ভজন করতেন, তাদের লাইনের ভজন করতেন, আমার নিন্দা করার কোনো প্রশ্ন নেই। সকালবেলা উঠেই মৌন থাকতেন, ভজন করার পর স্ত্রীকে বলে দিতেন আজকে এতটা ভিক্ষা আসবে দেখবে। আর স্ত্রী সত্যি সত্যি তাই ভিক্ষা আসতো, যাও বলে আগে থেকে বলে স্ত্রীকে বলবে আজকে দেখবে এই ভিক্ষা আসবে, তাই ভিক্ষা আসতো। আর ভিক্ষা যা আসবে সব রন্ধন ফন্ধন সব করে যতটুকু লাগবে বাকি সব দান ফান করে শেষ করে দিতেন, কালকে কি খাবেন আর না রাখতেন না, মানে সঞ্চয় বলে কোনো কথাই নেই, সঞ্চয় বলে কোনো কথাই নেই, রাখতেন না। এরকম ধরনের বিদুরজি সেখানে কৃষ্ণ ভগবানের জামা খিদে পেয়েছে, বিদুরজি কী করেছেন দেখে গাছেতে কলাগুলো একটু পাকা পাকা মনে হচ্ছে, তাড়াতাড়ি পেরেছেন, পেরে এবারে কৃষ্ণকে বসিয়েছেন, নিজেও বসেছেন, তা একটা একটা করে কলা ছাড়াচ্ছেন, কলাগুলোকে ফেলে দিচ্ছেন, খোসাগুলো কৃষ্ণের হাতে দিচ্ছেন, ভাবে বিহ্বল হয়ে গেছে, খোসাগুলো নিয়ে কৃষ্ণ খাচ্ছেন, ভাবে বিহ্বল মানে খোসাটাকে ফেলতো আর কলাটাকে দিও মাথায় নেই, একটা কলা ছাড়াচ্ছেন, কৃষ্ণ যে এসছেন একদম মোহিত হয়ে গেছেন, পাগল, খোসাগুলোকে হাতে দিচ্ছেন, কলাগুলোকে ফেলছেন, কৃষ্ণ এই খোসাগুলোকে খাচ্ছেন। বিদুরজি মহারাজ ঘরেতে ঢুকেছেন ভিক্ষাতে, দেখে এই দৃশ্য দেখে একেবারে চড়ক গাছে, করে কি ওরে খেপি, কি করছিস এগুলো, প্রভুকে খোলাগুলো দিচ্ছিস আর কলা ফেলে দিচ্ছিস, কই দেখিনি তো। তাই কৃষ্ণ হেসে বলছেন না আমি কলা খাই না আমি খোসা খাই, আমি তো ভালোবাসা খাই, আমি চিরকাল ভুখা, চিরকাল আমি ক্ষুধার্ত, প্রেমের ক্ষুধার্ত, ভালোবাসা। ওই জন্য চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত রয়েছে স্নেহ সেবা মাত্র অপেক্ষা, কৃষ্ণ ভজনে কিছু লাগে না, কৃষ্ণ ভজনে স্নেহ সেবা মাত্র অপেক্ষা, খালি আমাকে কতটা ভালোবাসে ব্যাস, আর কিছু দরকার নেই। কিন্তু কৃষ্ণকে ভালোবাসতে পারবে কেউ, পারছে না, তার সঙ্গে সম্বন্ধ হচ্ছে না, বড় দুঃখের ব্যাপার। বিদুরজি মহারাজের এই শ্লোক বলে আমি এই যে শেষ করব, আমাদের অন্যান্য সেবাকর্ম এদের আছে, আমার তো আর কোনো কাজ নেই, খালি বলেই যাব। সেখানে বলছেন বিদুরজি মহারাজ বলছেন, বিদুরজি মহারাজ বলছি এই নারদজি মহারাজ বলছেন, বিদুরজি নয়, বিদুরজি তো এসব কথা বললাম, নারদজি মহারাজ এই যুধিষ্ঠিরকে বলছেন কাল কর্ম গুণাধীন দেহ আয়ম পঞ্চভৌতিকা পঞ্চভৌতিকা কথম অন্যাংস্ত গোপায়ত সর্পগ্রস্ত জয়াপরম। এই শ্লোকের ব্যাখ্যা আমি সন্ধ্যাবেলা করব। কালকর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চভৌতিক কথম অন্যাংস্ত গোপায়েত সর্পগ্রস্ত জয়া অপরহ বাঞ্ছা কল্পদুর্বশে কে পাসিন্দু ব্যবচ পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমো নমঃ।